আমি আশা করি আপনারা জানেন, আজকের এই মুবারক সমাবেশের আয়োজন করা হয়েছে খতনে বখারি উপলক্ষে। এই জন্য আমরা প্রথমেই খতনে বখারি বলতে কি বুঝায়, খতনে বখারি উপলক্ষে অনুষ্ঠান কেন করা, এই দুইটা কথা প্রথমেই আমরা বলি। ইমাম বখারি রহমতুল্লাহি আলাইহি ইলমে হাদিসের জগতে পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, তার নাম হল আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল। আবু আবদুল্লাহ উপনাম, মুহাম্মদ তার নিজের নাম, ইসমাইল তার বাবার নাম। রাশিয়ার বহারায় ওনার বাড়ি ছিল, এই জন্য তাকে বখারি বলা। হাদিসের জগতে পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম হওয়ার কারণে তাকে ইমাম বলা হয়, বখারার বাসিন্দা হিসাবে তাকে বখারি বলা হয়। এই ইমাম বখারি রহমতুল্লাহি আলাইহি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সহি হাদিসের যে কিতাব লিখেছে, এই কিতাবের সংক্ষিপ্ত নাম হল সহিহুল বখারি। এর অর্থ হল ইমাম বখারির লিখিত সহি হাদিসের কিতাব, এই হইল সহি বখারি কথার অর্থ, যাকে আমরা আরো সংক্ষেপে বখারি শরীফ বলে। ইমাম বখারি রহমতুল্লাহ আলাইহির লিখিত সহি হাদিসের কিতাব সহিহুল বখারি, এটাকে আমরা সংক্ষেপে বখারি শরীফ বলে থাকি। এই কিতাবটি তিনি লিখেছেন 600,000 হাদিস থেকে বাছাই। ইমাম বখারি রহমতুল্লাহি আলাইহির সংগ্রহে ছিল 600,000 হাদিস, এর মধ্যে 300,000 তার মুখস্থ ছিল, আর 300,000 হাদিস তার কাছে লিখিতভাবে সংরক্ষিত ছিল। লিখিত 600,000 হাদিস আর মুখস্থ 300,000 হাদিস, মোট 600,000 হাদিস থেকে বাছাই করে তিনি সহি বখারি শরীফে মাত্র 7,275 হাদিস লিখেছে। বিভিন্ন কারণে বাকি হাদিসগুলি লেখেন, এই 7,275 হাদিসের সবগুলি হাদিস তার যাচাই বাছাইয়ে সহি হিসাবে গণ্য, এই জন্য তিনি তার কিতাবের নাম দিয়েছেন সহি। এই 7,275 হাদিস তিনি দীর্ঘ 16 বৎসরে লিখেছেন। এতদিন লাগলো কেন, তার কারণ হল প্রতিটি হাদিস লেখার আগে একবার গোসল করেছেন। তাকে বলুন তো, প্রত্যেকটা হাদিস লেখার আগে যদি একবার গোসল করে থাকে, তাহলে 7,275 হাদিস লিখতে কতবার গোসল করতে হয়, যতটা হাদিস ততবার গোসল করার পরে 2 রাকাত ইস্তিখারার নামাজ পড়েছে। ইস্তিখারা মানে হলো কোনো ব্যাপারে সরাসরি আল্লাহর কাছে করা। একটা হাদিস লিখতে যদি 2 রাকাত নামাজ পড়ে থাকে, তাহলে 7,275 হাদিস লিখতে কত রাকাত নফল নামাজ পড়েছে। চৌদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ 14,550 রাকাত নফল নামাজ পড়তে হয়েছে এই কিতাবটা লিখতে। এইভাবে যত্নের সাথে কিতাব লেখার ইতিহাস পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবকে এমনভাবে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের কাছে গ্রহণযোগ্য করে দিলেন, এই কিতাব সম্পর্কে পৃথিবীর সিংহভাগ উলামায়ে কেরামের মন্তব্য হল আসাহুল কুতুবি বাদা কিতাব ইল্লাহি সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পরে পৃথিবীতে সবচেয়ে বড় সহি কিতাব হল ইমাম বুখারীর লিখিত বুখারী শরীফ। এই বুখারী শরীফের হাদিসগুলি হাদিসের ক্লাসের ছাত্রদেরকে উস্তাদগণ সারা বছর পড়ান, রমজান শরীফের পরে পড়ানো শুরু হয়, আরেক রমজানের আগে পড়াইয়া শেষ করা হয়। কোনো কিছু সমাপ্ত করার নাম খতম, যেহেতু এই সহি বুখারী শরীফের 7275খানা হাদিস পড়াইয়া রমজানের আগে শেষ করা হয়, এই জন্য বুখারী শরীফের পাঠদান সমাপ্তিকে পরিভাষাগতভাবে খতমে বুখারী বলা হয়। সারা বৎসর উস্তাদগণ পড়াইছেন, ছাত্রগণ পড়েছেন, রমজানের আগে পড়া পড়ানি সমাপ্ত করেছেন, এই সমাপ্ত করাটাকেই খতমে বুখারী বলা হয়। এই হইল খতমে বুখারী বলতে কি বোঝায়, এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে খতমে বুখারীর সম্পর্ক উস্তাদগণের পড়ানির সাথে আর ছাত্রদের পড়ার সাথে। সারা বৎসর উস্তাদগণ পড়াইয়া সমাপ্ত করেন, সারা বৎসর ছাত্রগণ পরে সমাপ্ত করে, কাজেই খতমে বুখারীর সম্পর্ক হল ছাত্র উস্তাদগণের সাথে। এমন একটা অনুষ্ঠান করে আপনাদেরকে কেন এখানে দাওয়াত করা হয়, এই খতমে বুখারীর অনুষ্ঠানের সাথে আপনাদের কী সম্পর্ক? আমার অনুসন্ধান মতে এই খতমে বুখারীর পবিত্র অনুষ্ঠানের সাথে সর্বস্তরের মুসলমানের দুইটা সম্পর্ক আছে, শুধু ছাত্রগণের সম্পর্ক নয়, শুধু উস্তাদগণের সম্পর্ক নয়, খতমে বুখারীর অনুষ্ঠানের সাথে সর্বস্তরের মুসলমানদের দুইটা সম্পর্ক। একটা সম্পর্ক হল বুখারী শরীফ লেখা সমাপ্ত হওয়ার পর থেকে আজ 800 বৎসর পর্যন্ত, এই 800 বৎসরের দীর্ঘ অভিজ্ঞতায় দেখা গেছে বুখারী শরীফের হাদিসগুলি পরে সমাপ্ত করার পর এর উসিলা দিয়ে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। খতমে বুখারীর মাধ্যমে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহর কাছে অতি সহজে কবুল হয়, আর আল্লাহর কাছে কবুল হওয়ার মতো দোয়া শুধু ছাত্র উস্তাদের দরকার না সমস্ত মুসলমানের দরকার। এই জন্য খতমে বুখারীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে দাওয়াত করে আনা হয় এই মকবুল দোয়ায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া। খতমে বুখারীর মকবুল দোয়ার থেকে আপনারা কেউ যেন বঞ্চিত না থাকেন, এই জন্য খতমে বুখারীর অনুষ্ঠানের সাথে আপনাদেরকে সম্পর্কিত করা হয়। এটা হলো এই অনুষ্ঠানের সাথে আপনাদের একটা সম্পর্ক, এই অনুষ্ঠানের সাথে আপনাদের আরেকটা সম্পর্ক হল এই কিতাবের সর্বশেষ যে হাদিসটা, এই হাদিসের ব্যাখ্যায় কিছু কথা এমন আছে যা শুধু ছাত্রদের জন্য দরকার এবং তারাই বুঝবে, আপনাদের কারো জন্য দরকারও নয়, আপনারা বুঝবেনও না, কিন্তু আর কিছু কথা এই সর্বশেষ হাদিসের ব্যাখ্যায় এমনও আছে যা সমস্ত মুসলমানদের জন্য দরকার এবং সমস্ত মুসলমানেরাই বুঝতে পারবে। সুতরাং সহি বুখারী শরীফের সর্বশেষ হাদিসের ব্যাখ্যায় যেসব কথা সমস্ত মুসলমানদের জন্য দরকার, আপনারা এই 7275খানা হাদিসের ব্যাখ্যার সব কথা শোনার সুযোগ না পাইলেও অন্তত সর্বশেষ হাদিসের ব্যাখ্যার যেসব কথা সকলের জন্য দরকার, আপনারা যেন সেই কথাগুলি শোনার সুযোগ লাভ করতে পারেন, এই জন্য এই খতমে বুখারির অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত করা। আমি বলতেছিলাম যে এই মুবারক খতমে বুখারির অনুষ্ঠানে ছাত্র উস্তাদ ছাড়া অন্যদের কি সম্পর্ক? আমার অনুসন্ধান মতে দুইটা সম্পর্ক। একটা হলো দীর্ঘদিনের অভিজ্ঞতার দ্বারা দেখা গেছে বুখারি শরীফ খতম করার পরে যে দোয়া করা হয় খতমে বুখারির উপলক্ষে উচিলায়, আল্লাহ সেই দোয়া অনায়াসে কবুল করেন। এই কবুল দোয়াতে যেন আপনারা সবাই শরীক থাকতে পারেন, অংশগ্রহণ করতে পারেন, আপনাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য এই খতমে বুখারির অনুষ্ঠান করা হয়। গেল একটা সম্পর্ক। আরেকটা সম্পর্ক হইল এই বখা সহি বুখারি শরীফের সর্বশেষ হাদিসের ব্যাখ্যায় কিছু কথা আছে ছাত্রদের জন্য দরকারি এবং তারাই বুঝবে, অন্যদের জন্য দরকারিও নয় তারা বুঝবে। সেই কথাগুলি মাগরিবের পরে যখন শেষ হাদিস পড়া হবে পড়ানো হবে তখন ইনশাআল্লাহ বলা হবে। আর কিছু কথা আছে যেগুলি সমস্ত মুসলমানেরা বুঝবে না এবং বোঝার দরকারও, সারা কিতাবের সবগুলি হাদিসের এই প্রকারের ব্যাখ্যাগুলি আপনারা শোনার সুযোগ না পাইলেও অন্তত শেষ হাদিসের এই জাতীয় ব্যাখ্যাগুলি যেন আপনারা শোনার সুযোগ লাভ করতে পারেন, এই জন্য এই মুবারক অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত করা হয়। এখানে কারো মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই খতমে বুখারির অনুষ্ঠান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনের যুগে, তাবে তাবেঈনের যুগে, আইম্মায়ে মুজতাহিদিনের যুগে ছিল না, পরবর্তী যুগে শুরু হয়েছে। কাজেই এই খতমে বুখারির অনুষ্ঠান করাটা কি বেদাত হবে কিনা, এই প্রশ্ন অনেকের মনে জাগতে পারে। এমনকি অনেকে এই প্রশ্ন করে, জবাব নিজে নিজে দিয়ে ফেলেছেন যে খতমে বুখারির অনুষ্ঠান বেদাত। আমি বলতে চাই বুখারি শরীফ খতম করার অনুষ্ঠান পূর্বের যুগে ছিল না, পরবর্তী যুগে শুরু হওয়ার কারণে যদি বেদাত হয় তাহলে বুখারি শরীফ নামের কিতাবটাও তো সেই যুগে ছিল না, এই কিতাবটাও কি পড়া পড়ানি বেদাত হবে? যে কারণে কিতাব পড়া পড়ানি বেদাত হবে না সেই কারণে এই কিতাবের খতমের অনুষ্ঠানটাও বেদাত হবে। সারমর্ম হল খতমে বুখারির অনুষ্ঠান করা যে স্বয়ং সম্পূর্ণ কোনো ইবাদত নয়, রাসুলের হাদিসগুলি পড়া এবং পড়ানি ইবাদত, আর রসুলের হাদিসগুলি এই যুগে পড়া পড়ানো হচ্ছে না, রসুলের যুগ থেকেই পড়া হচ্ছে পড়ানো হচ্ছে। আর হাদিসে উল্লেখ আছে যে কোনো এবাদত যে কোনো নেক আমল করার পরে যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়ে যায়। এবাদত বন্দেগী হল দোয়া কবুলের একটা উসিলা, এটা হাদিসে আছে। যেমন এই সহি বুখারি শরীফের ভিতরে এক হাদিস আছে, তিন ব্যক্তি বিপদে পড়েছিল পাহাড়ের গুহার ভিতরে, তুফানের সময় আত্মরক্ষার জন্য আশ্রয় নিয়েছিল, তুফান একটা বিশাল পাথর এনে তাদের সেই গুহার মুখ বন্ধ করে দিয়েছে, এই গুহার ভিতরে মরণ ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা তিনজনের তিনজনেই এক একজনের এক একটা নেক আমলে উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, তাদের নেক আমলের উসিলায় আল্লাহ গুহার মুখ থেকে পাথর সরাইয়া দিলেন। এটা বুখারি শরীফের হাদিস। এই হাদিসের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? খতমে বুখারি মূল ব্যাপার নয়, কোন নেক আমলের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় সেটা হলো মূল ব্যাপার। বুখারি শরীফের সহি হাদিসগুলি পড়া পড়ানি এটা বিশেষ নেক আমল, এর উসিলা দিয়া দোয়া করলে যে দোয়া কবুল হয় এটা হাদিসের দ্বারা প্রমাণিত। সুতরাং এইরকম নেক আমলের সমাপ্তির সময় কবুলের আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত, বেদাত নয়। গেল একটা আনুষঙ্গিক প্রশ্নের জন্য। আমি মূলত যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেগুলি হল এই সহিহ বুখারীর সর্বশেষ হাদিসের ব্যাখ্যায় আমি বলেছি দুই ধরনের কথা আছে। কিছু কথা ছাত্ররা বুঝবে এবং তাদের জন্যই দরকারি, আপনারা বুঝবেনও না আপনাদের জন্য দরকারিও না। আর কিছু কথা আছে সবাই বুঝবেন এবং সকলের জন্য দরকারি। হুজুর সারা বৎসর পড়াইছেন, হুজুর মাগরিবের পরে শেষ হাদিস পড়ে শেষ সমাপ্ত করবে, তখন ছাত্রদের জন্য দরকারি কথাগুলি হুজুর বলবে। এর আগ পর্যন্ত আমি আপনাদের সময় নষ্ট করতে বসেছি হুজুরের হুকুম রক্ষার জন্য, কাজে এই সময়টা যেন কিছুটা কাজে লাগে, এই জন্য বলতেছি যে এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে যে কিছু কথা আছে সমস্ত মুসলমানদের জন্য জানা দরকার, এমন কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার কথাগুলি পরিষ্কারভাবে বোঝার জন্য একটা ভূমিকা স্বরূপ কিছু কথা আগে মনে রাখা দরকার। কারো কোনো পরিকল্পিত কাজ সফল হওয়ার জন্য তিনটা জিনিসের দরকার হয়। তিনটা জিনিসের দ্বারা পরিকল্পিত কোনো কাজ পরিপূর্ণভাবে সফল হয়। যেমন ধরুন আপনি ব্যবসা করবেন, ব্যবসা সফল হওয়ার জন্য তিনটা জিনিসের দরকার হবে। একটা হলো কিসের ব্যবসা করবেন, কোথার থেকে মাল কিনবেন, কোথায় বিক্রি করবেন, কত দামে কিনবেন, কত দামে বিক্রি করবেন, এই সমস্ত বিবরণ, এটাকে কাজের রূপরেখা বলা হয়, কাজের বিবরণ বলা হয়। আরেকটা হলো এই ব্যবসার দ্বারা আপনার উদ্দেশ্য কি, মুনাফা অর্জন করা, এটা হলো কাজের প্রাণ শক্তি। কাজের বিবরণটা হলো কাজের রূপরেখা, আর কাজের সঠিক উদ্দেশ্যটা হলো কাজের প্রাণ শক্তি। ব্যবসা কিসের করবেন, কিভাবে করবেন, সেই কথাগুলি হইল আপনার ব্যবসায়ের রূপরেখা, আর ব্যবসার সঠিক উদ্দেশ্য হইল মুনাফা অর্জন করা, এই মুনাফাটা হইল ব্যবসার প্রাণশক্তি। ব্যবসা করলেন, হাট থেকে মাল কিনলেন, নিজেদের বাজারে বিক্রি করলেন, মুনাফা অর্জন হল। সেই অর্জিত মুনাফা যদি কোনো উপায়ে বিনষ্ট হয়ে যায় তবুও আপনার এই কাজ সফল হইল না, বিফল হয়ে গেল। এই জন্য মুনাফাটা যেন শেষ পর্যন্ত বিফল না হয়ে সফল হয়, এইটা হলো কাজের শেষ ফল। যে কাজের পরিকল্পনা ঠিক আছে, যে কাজের উদ্দেশ্য ঠিক আছে, যে কাজের ফলাফল ঠিক আছে, এই কাজ সার্থক এবং সফল। যেই কাজের পরিকল্পনা ঠিক নেই অথবা যেই কাজের উদ্দেশ্য ঠিক নেই অথবা যেই কাজের শেষ ফল পাওয়া গেল না, সেই কাজটা বিফল হতে বাধ্য। ঠিক তেমনিভাবে মুসলমানের মুসলমানি জীবন এই তিনটা জিনিসের দ্বারা সফল হয়। একটা হলো মুসলমানি জীবনযাপনের বিবরণ, যাকে ইসলামী জিন্দেগির রূপরেখা বলা যায়। আরেকটা হলো ইসলামী জীবনযাপনের প্রাণশক্তি, যাকে সহিমিয়ত বলা হয়। আরেকটা হলো ইসলামী জীবনযাপনের শেষ ফল, যাকে নেক আমল উজনদার হওয়া বলা হয়। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ইসলামী জীবনযাপন সফল হবে কত কাজের দ্বারা? তিনটা কাজের। একটা ইসলামী জীবনযাপনের বিবরণ, যাকে ইসলামী জীবনযাপনের রূপরেখা বলা হয়। আরেকটা হলো ইসলামী জীবনযাপনের উদ্দেশ্য, যাকে সহিনিয়ত বলা হয়। আরেকটা হলো ইসলামী জীবনযাপনের শেষ ফল, যাকে নেক আমলের ওজন বলা হয়। হাসরের মাঠে যার নেক আমলের ওজন বাড়ি হবে তার ইসলামী জীবনযাপন চূড়ান্তভাবে সফল হয়ে যাবে। হাশরের মাঠে যার নেক আমলের ওজন হালকা হবে, তার যতই বিবরণ ঠিক থাকুক, যতই সহিনিয়ত ঠিক থাকুক, ওজন যদি ভারী না হইয়া ওজন যদি হালকা হয়, তার ইসলামী জীবনযাপন বিফল হয়ে যাবে। আমার কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ইসলামী জীবনযাপনটাও সফল হয় কত কাজের দ্বারা? তিন কাজের দ্বারা। একটা হলো ইসলামী জীবনযাপনের রূপরেখা, যাকে ইসলামী জীবনযাপনের বিবরণ বলা হয়। আরেকটা হলো ইসলামী জীবনযাপনের প্রাণশক্তি, যাকে সহিনিয়ত বলা হয়। আরেকটা হলো ইসলামী জীবনযাপনের ফলাফল, যাকে নেক আমলের ওজন বলা হয়। রূপরেখা, প্রাণশক্তি, ফলাফল, এই তিন জিনিসের দ্বারা ইসলামী জীবনযাপন সফল হয়। একটা এর বিবরণ বা রূপরেখা, আরেকটা তার প্রাণশক্তি বা সহিনিয়ত, আরেকটা তার ফলাফল বা নেক আমল ভারী হওয়া। কটা জিনিস? ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের সর্বপ্রথম পাঠের শিরোনাম দিয়েছেন বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল কিভাবে শুরু হয়েছে, তাহলে সর্বপ্রথম হেডিং এর আলোচ্য বিষয় হয় ওহী নাযিলের বিবরণ। এর মাধ্যমে তিনি সাব্যস্ত করে দিয়েছেন ওহির বিবরণের দ্বারা ইসলামী জীবনযাপনের রূপরেখাটি হবে। কারো ব্যক্তিগত মন গড়া যুক্তিতর্কের দ্বারা ইসলামী কর্মকাণ্ড সাব্যস্ত হবে না, ইসলামী কর্মকাণ্ড সাব্যস্ত হবে একমাত্র ওহির বিবরণের দ্বারা। এটা তিনি সর্বপ্রথম হেডিংয়ের দ্বারা সাব্যস্ত করে দিয়েছেন। এখানে আমাদের আনুষঙ্গিকভাবে বোঝা দরকার ওহি জিনিসটা কি। আবিদানি করতে এমন গোপন ইশারাকে ওহি বলা হয়, যে ইশারা যে দিল আর যারে দিল দুইজনে বুঝে আর কেউ বুঝে না। যে ইশারা দিল আর যারে দিল দুইজনেই বুঝে আর কেউ বুঝে না, এমন গোপন ইশারাকে ওহি বলা হয় আবিদানি করতে। ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে যে সমস্ত বার্তা আসে এইগুলিকে ওহি বলা হয়। এইগুলিও আমাদের নবীর কাছে আসার সময় আল্লাহ জানতেন কি আসতেছে, নবী বুঝতেছেন কি আসতেছে, আর উপস্থিত সময় কেউ বুঝত না। আজি আবিদানি কর্তের সাথে পারিভাষিক কর্তের সামঞ্জস্য আছে। ইসলামের পরিভাষায় নবীর কাছে আল্লাহর প্রেরিত বার্তাকে ওহি বলা হয়। এই ওহি দুই প্রকার, এক প্রকার ওহিকে কুরআন বলা হয়, আরেক প্রকার ওহিকে হাদিস বলা হয়। এই কথাগুলি আমাদের সবার জানা থাকলে অনেক ইসলামী গুরুত্বপূর্ণ বিষয়াদি বোঝা আমাদের জন্য সহজ হয়। আল্লাহর ওহি দুই প্রকার, এক প্রকার ওহির নাম কুরআন, আরেক প্রকার ওহির নাম হাদিস। কাজেই কুরআনও আল্লাহর ওহি, হাদিসও আল্লাহর ওহি। তবে পার্থক্য কি? যে ওহির মর্ম এবং শব্দ উভয়টাই আল্লাহর প্রেরিত, আল্লাহর পাঠানো, এমন ওহিকে কোরআন বলা হয়। আর যে ওহির মর্ম আল্লাহ পাঠাইছেন, রাসুল তার নিজের ভাষায় নিজের শব্দের দ্বারা ব্যক্ত করেছেন, এমন ওহিকে হাদিস বলা হয়। কুরআনের মর্ম আল্লাহ প্রদত্ত, হাদিসের মর্ম আল্লাহ প্রদত্ত, কিন্তু কুরআনের শব্দগুলিও আল্লাহ প্রদত্ত, হাদিসের শব্দ আল্লাহ প্রদত্ত নয়। হাদিসের শব্দগুলি রাসুলের বাছাই করা। পার্থক্যটা কি বুঝতে পারলেন? কুরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী, কিন্তু কুরআনের শব্দগুলি আল্লাহর নির্ধারিত, হাদিসের শব্দগুলি আল্লাহ নির্ধারণ করে দেন না, রাসুল নিজের ভাষায় নিজের বাছাই করা শব্দ দিয়ে ব্যক্ত করেন। এই জন্য আল্লাহর নির্ধারিত শব্দ সম্বলিত ওহিকে কুরআন বলা হয়, আর রাসুলের বাছাইকৃত শব্দ সম্বলিত ওহিকে হাদিস বলা হয়। এই কুরআন এবং হাদিসের দ্বারা মুসলমানের জীবনের কর্মকাণ্ড সাব্যস্ত হয়। কোন কাজ ইসলামী, কোন কাজ ইসলামী নয়, কোন কাজ সুন্নত, কোন কাজ সুন্নত নয়, কোন কাজ ফরজ, কোন কাজ ফরজ নয়, কোন কাজ ওয়াজিব, কোন কাজ কোন কাজ ওয়াজিব নয়, কোনটা ধর্মের কাজ, কোনটা ধর্মের কাজ নয়, সবগুলি এলমে ওহির দ্বারা সাব্যস্ত হয়, কোরআন এবং হাদিসের দ্বারা সাব্যস্ত। এটা হলো ইসলামী জীবন সফল হওয়ার প্রথম জিনিস, ওহির দ্বারা সাব্যস্ত হবে আমার জীবনের যাবতীয় কর্মকাণ্ড। কিসের দ্বারা সাব্যস্ত হবে? ওহির দ্বারা। ওহির দ্বারা সাব্যস্ত হওয়ার আবার দুই পদ্ধতি আছে। একটা হলো সরাসরি কোরআন হাদিসেই পাওয়া যাবে, আর একটা হলো কোরআন হাদিসের দেওয়া ব্যবস্থা মতো উদ্ঘাটন করা যাবে। ইসলামের কোনো কোনো বিধান সরাসরি কোরআনেই দেওয়া হয়েছে, কোনো কোনো বিধান সরাসরি হাদিসেই দেওয়া হয়েছে, আর কোনো কোনো বিধান সরাসরি কোরআন হাদিসে দেওয়া নাই, কিন্তু কোরআনে এবং হাদিসে ওই বিধানগুলি গবেষণা করে বের করার ব্যবস্থা দেওয়া হয়েছে। কাজেই ইসলামী জীবনের কর্মকাণ্ড যে এলমে ওহির দ্বারা সাব্যস্ত হয়, এটা দুই রকম, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। একটা প্রত্যক্ষ ওহির দ্বারা সাব্যস্ত হয়, আর একটা পরোক্ষ ওহির দ্বারা সাব্যস্ত হয়। ইসলামের যে বিধান সরাসরি কোরআনে পাওয়া যায়, এটা সরাসরি ওহির দ্বারা সাব্যস্ত হয়। ইসলামের যে বিধান সরাসরি হাদিসে পাওয়া যায়, এটাও ওহির দ্বারা সাব্যস্ত হয়। অনেক বিধান ইসলামের আছে সরাসরি কোরআনে পাওয়া যাবে না, সরাসরি হাদিসে পাওয়া যাবে না, কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করতে হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলামের সব বিধানই সরাসরি কোরআনে পাওয়া যায় না, অনেকগুলি গবেষণা করে বের করতে হয়, মন গড়াভাবে না কোরআন হাদিসের আলোকে? কোরআন হাদিসের কারা বের করবে? একদল মানুষের হাতে আল্লাহ এই বিধানগুলি বের করার দায়িত্ব দিয়েছেন। যাদেরকে আল্লাহ বিধানগুলি বের করার দায়িত্ব দিয়েছেন তাদেরকে মুজতাহিদ বলা হয়। তারা যে গবেষণা করে বিধান বের করবেন তাদের গবেষণাকে ইজতেহাদ বলা হয়। তাদের গবেষণার যে নীতিমালা আছে এটাকে কিয়াস বলা হয়। তারা যদি ঐক্যবদ্ধভাবে সমাধান বের করতে পারে, তাহলে তাদের বের করা সমাধানটাকে রাসুলের ভাষায় উম্মতের ইজমা বলা হয়। এমর্মে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। অর্থাৎ ইসলামের যে বিধান সরাসরি কোরআন হাদিসে না থাকায়, কোরআন হাদিসের দেওয়া ব্যবস্থা মতো মুজতাহিদগণ গবেষণা করে বের করবেন, তারা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করে, তাহলে সেই সমাধানটা আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। সমাধান বের করলেন একদল মানুষ যাদেরকে মুজতাহিদিন বলা হয়। কিন্তু আল্লাহ রাসূল অতীতেই অগ্রিম সমর্থন দিয়ে বলে গেছেন যে এই পরবর্তীকালে উম্মত ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করবে, রাসূল অগ্রিম সমর্থন দিয়ে বলেন এটা আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল সমাধান বলে গণ্য হবে। কাজেই উম্মতের ইজমার দ্বারা যে সমস্ত বিধান প্রমাণিত হয়, এগুলি সরাসরি ওহি না হইল পরোক্ষ ওহি। ওহির দ্বারা দেওয়া, ওহির দেওয়া ব্যবস্থা মতো বের করা উচিত। কোনো কোনো সমাধান সরাসরি ওহিতে দেওয়া উচিত, আর কোনো কোনো সমাধান ওহির দেওয়া ব্যবস্থা মতো বের করা উচিত। কাজে একটা হইল প্রত্যক্ষ ওহি, আর একটা হইল পরোক্ষ ওহি। আর যদি মুজতাহিদগণ এই সমস্ত সমাধান বের করতে গিয়া ঐক্যবদ্ধ সমাধান নয়, ভিন্ন ভিন্ন সমাধান বের করে, তাহলে এক একজনের বের করা এক একটা সমাধানকে পরিভাষাগতভাবে মজাব বলা হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহি একটা সমাধান বের করেছেন, ইমাম শাফি রহমতুল্লাহি আলহি আরেকটা সমাধান বের করেছেন। আবু হানিফার বের করা সমাধানের নাম হানাফি মজাব, ইমাম শাফির বের করা সমাধানের নাম শাফি মজাব। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সমাধান বের করেছেন, নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেকটা সমাধান বের করেছেন। আয়েশার বের করা সমাধানের নাম আয়েশার মাযহাব, ইবনে আব্বাসের বের করা সমাধানের নাম ইবনে আব্বাসের মাযহাব। নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা সমাধান বের করেছেন যে হযরত আবু বকরের মাযহাব। নবীর দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরেকটা সমাধান বের করেছেন, এটা হযরত উমরের মাযহাব। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আরেকটা সমাধান বের করেছেন, সেটা উসমান রাদিয়াল্লাহু আনহুর মাযহাব। আশা করি আপনারা মাযহাব জিনিসটা বুঝতে পেরেছেন। মাযহাব কুরআন হাদিসের আলোকে ইসলামী সমাধান বের করার একটা ব্যবস্থা। মূল ব্যবস্থাটা হইল ইজতিহাদ। কারা ইজতিহাদ করে সমাধান বের করবেন? যাদের মধ্যে কমপক্ষে পাঁচটা যোগ্যতা থাকে। এক নম্বর, কোরআনের কোন আয়াতের দ্বারা ইসলামের কোন বিধান কীভাবে প্রমাণিত হলো সেটা বোঝার যোগ্যতা থাকতে হবে। দুই নম্বর, রাসুলের কোন হাদিসের দ্বারা ইসলামের কোন বিধান কীভাবে প্রমাণিত হলো এটাও বোঝার যোগ্যতা থাকতে হবে। তিন নম্বর, এই বিধান সম্পর্কে পূর্ববর্তী মুস্তাহিদগণ কি সিদ্ধান্ত দিয়েছিলেন সেটা তো জানা রাখতে হবে। চার নম্বর, ইজতিহাদের নীতিমালা যে কিয়াস, এই ইজতিহাদের নীতিমালা সম্পর্কে পারদর্শী হতে হবে। পাঁচ নম্বর, আরবি ভাষা কোরআন হাদিসের ভাষা, এই ভাষায় সুপণ্ডিত হতে হবে। বুঝে থাকলে বলুন তো, কত গুণ থাকলে একজন মানুষ কোরআন হাদিসের আলোকে সমাধান বের করতে পারে? এই পাঁচ গুণওয়ালাদেরকে ইসলামের পরিভাষায় মুস্তাহিদ বলা হয়। যেসব বিষয়ের সমাধান সরাসরি কোরআন হাদিসে দেওয়া হয়নি, সেগুলি ইজতিহাদের মাধ্যমে বের করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ মুস্তাহিদগণের। সূরায়ে নিসা এর 83 নম্বর আয়াতে আল্লাহ এই দায়িত্বগুলি এদেরাতে দিয়েছেন। তারা সবাই যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, এটাকে রসুলের ভাষায় উম্মতের ইজমা বলা হয়, আর তারা যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, এটাকে পরিভাষাগতভাবে মুস্তাহিদগণের মজাব বলা হয়। সুতরাং যে বিধান কোরআনে পাওয়া গেল সেটা সরাসরি ওহির দ্বারা প্রমাণ, যে বিধান হাদিসে পাওয়া গেল এটাও সরাসরি ওহির দ্বারা প্রমাণ, যে বিধান উম্মতের ইজমায় অথবা ইমামগণের মজাবে পাওয়া গেল এগুলি ওহির দেওয়া ব্যবস্থার থেকে পাওয়া গেল। সুতরাং প্রথম দুইটা সরাসরি ওহির থেকে পাওয়া গেল, আর বাকি দুইটা ওহির মাধ্যমে পাওয়া গেল। কাজেই ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, ইসলামী জীবনের যাবতীয় কর্মকাণ্ড ওহির দ্বারা প্রমাণিত হয়, হয়তো কোরআনের দ্বারা, না হয় হাদিসের দ্বারা, না হয় উম্মতের ইজমার দ্বারা, আর না হয় ইমামগণের মজহাবের দ্বারা। কাজেই যেই কথা কোরআনে নাই, যেই কথা হাদিসে নাই, যেই কথা উম্মতের ইজমায় নাই, যেই কথা মুস্তাহিদগণের মজহাবে নাই, এমন কর্মকাণ্ড যদি কোনো মুসলমান ইসলামী কর্মকাণ্ড গণ্য করে করে, এই রকম ইসলামের নামে মন গড়া কাজকে রাসুলের ভাষায় বিদাত বলা হয়। এরকম মন গড়া ইসলামের নামে মন গড়া কর্মকাণ্ডকে রসুলের ভাষায় বিদাত করা, যেই কথা কোরআনে পাইলাম এটা বিদাত নয়, যেই কথা হাদিসে পাইলাম সেটা বিদাত নয়, যেই কথা উম্মতির ইজমায় পাইলাম সেটা বিদাত নয়, যেই কথা ইমামগণের মজহাবে পাইলাম সেটা বিদাত নয়, যেই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, উম্মতির ইজমায়ও নাই, ইমামগণের মজহাবেও নাই, তারপরও মন গড়াভাবে ইসলামের নামে করে, এটার নামেই বিদাত। যেমন এর কয়েকটা উদাহরণ, আমাদের সমাজে প্রচলিত যে সমস্ত বিদাত আছে এর মধ্যে একটা বিদাত হইল আজানের শুরুতে দুরূদ শরীফ পড়া। আজানের শুরুতে দুরূদ শরীফ পড়ার বিধান কোরআনে নাই, আজানের শুরুতে দুরূদ শরীফ পড়ার বিধান হাদিসে নাই, আজানের শুরুতে দুরূদ শরীফ পড়ার বিধান উম্মতের ইজমায় নাই, আজানের শুরুতে দুরূদ শরীফ পড়ার বিধান হানাফি মাযহাবেও নাই, শাফি মাযহাবেও নাই, মালিকি মাযহাবেও নাই, হাম্বলি মাযহাবেও নাই, কাজেই যারা আজানের শুরুতে দুরুদ শরীফ পড়ে ইসলামের নামে, এটা মূলতই ইসলামী কর্মকাণ্ড নয়। সুতরাং ইসলামী কর্মকাণ্ড ওহির দ্বারা সাব্যস্ত হবে, হয়তো ডাইরেক্ট আর না হয় ইনডাইরেক্ট। যে কর্মকাণ্ড ওহির দ্বারা সাব্যস্ত হয়নি এমন কর্মকাণ্ড ইসলামের নামে করার নাম। আরেকটা উদাহরণ হাদিসের দ্বারা প্রমাণিত, মুসলমানের বাৎসরিক ঈদ দুইটা, একটা ঈদুল ফিতির আর একটা ঈদুল আজহা। বাৎসরিক তিন নম্বর কোনো ঈদ ইসলামে নাই, সুতরাং বারোই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী নামে তিন নম্বর একটা ঈদ যারা করে, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, উম্মতের ইজমায়ও নাই, চার ইমামের চার মজহাবেও নাই। সুতরাং ঈদে মিলাদুন্নবী বিদাত। আজানের আগে দুরূদ শরীফ বেদাত কেন? এটা ওহির দ্বারা প্রমাণিত নয়। ঈদে মিলাদুন্নবী বিদাত কেন? এটা ওহির দ্বারা প্রমাণিত নয়, ওহির দ্বারা প্রমাণিত নয়। খতমে বুখারীর অনুষ্ঠান বিদাত নয় কেন? এটা একটা নেক আমলের উসিল্লায় দোয়া করা, আর নেক আমলের উসিল্লা দিয়ে দোয়া করলে যে কবুল হয় এই হাদিস বুখারী শরীফের ভিতরেই আছে। তাইলে রসুলের হাদিসের দ্বারা যা প্রমাণিত এটা বিদাত নয়, কুরআনের আয়াতের দ্বারাও প্রমাণিত নয়, রাসূলের হাদিসের দ্বারাও প্রমাণিত নয়, উম্মতের ইজমার দ্বারাও প্রমাণিত নয়, মজহাবের ইমামগণের মজহাবের দ্বারাও প্রমাণিত নয়। এমন কাজ যদি কেউ ইসলামের নামে করে সেটাকে কি বলা হয়? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর, সাবধান আমার উম্মত মুসলমানেরা, ইসলামের কাজ মন গড়াভাবে করার থেকে সাবধান। ইসলামের কাজ করলে সেটা ওহির দ্বারা প্রমাণিত হতে হবে, ওহির দ্বারা প্রমাণিত নয়। এমন কাজ ইসলামের নামে করার থেকে সাবধান, এমন কাজ ইসলামের নামে করলেই বেদাত হবে, বেদাত করলেই জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালেই জাহান্নামী হবে। গেল ইসলামী জীবনযাপন সফল হওয়ার তিন কাজের প্রথম কাজ, আমার ইসলামী জিন্দগির সকল কর্মকাণ্ড ওহির দ্বারা প্রমাণিত হতে হবে। মনে আছে কথা আপনাদের? ইসলামী জীবনের কর্মকাণ্ড সফল হওয়ার কত কাজ? তিন কাজ। প্রথম, আমার ইসলামী জীবনের যাবতীয় কাজকর্ম ওহির দ্বারা প্রমাণিত হতে হবে। দ্বিতীয় কাজ, ওহির দ্বারা প্রমাণিত কাজই আমি করি কিন্তু আমার নিয়ত সহি নাই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, আমি সমাজকে খুশি করার জন্য যদি ইসলামী কর্মকাণ্ড করি, এটা আমার ইসলামী কর্মকাণ্ড বিফল হতে বাধ্য। বলুন, ওহির দ্বারা প্রমাণিত না হয় না প্রাণশক্তি না টাকা, ইসলামী জীবনযাপন সফল হওয়ার প্রাণশক্তি হল সহিনিয়ত। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের প্রথম হাদিসে সহিনিয়ত সম্পর্কে আলোচনা করেছেন, প্রথম হেডিংয়ে ওহির আলোচনা করেছেন ইসলামী জীবনের রূপরেখা বোঝাবার জন্য। প্রথম হাদিসে সহিনিয়তের আলোচনা করেছেন ইসলামী কর্মকাণ্ডের প্রাণশক্তি বোঝাবার জন্য, ওহির দ্বারা ইসলামী কর্মকাণ্ডের রূপরেখা সাব্যস্ত হয়, সহিনিয়তের দ্বারা ইসলামী কর্মকাণ্ডের প্রাণশক্তি থাকে। যার নিয়ত সহি না তার ইসলামী কর্মকাণ্ড মরা, ইসলামী কর্মকাণ্ড মরা। ওহির দ্বারা প্রমাণিত নামাজই পড়ে আল্লাহকে খুশি করার জন্য নয়, বন্দাকে দেখাবার জন্য, তার নামাজ সফল না বিফল। ওহির দ্বারা প্রমাণিত হজ করে আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষের কাছে হাজি উপাধি লাভ করার জন্য, তার ইসলামী জীবনযাপন সফল না বিফল? কত নম্বরটার অভাবে? দুই নম্বরটার অভাবে, নিয়ত সহি না। প্রথম হেডিংয়ের মধ্যে তিনি কর্মকাণ্ড কিভাবে প্রমাণ হবে সাব্যস্ত করেছেন, আর প্রথম হাদিসের মধ্যে তিনি কর্মকাণ্ডের প্রাণশক্তি কিসের যারা আসবে তা সাব্যস্ত করেছেন। কর্মকাণ্ড সাব্যস্ত হবে ওহির দ্বারা, আর কর্মকাণ্ডটা জীবন্ত হবে, মরা হবে না, সহিনিয়তের দ্বারা। আর সর্বশেষ হাদিসে ওহির দ্বারা প্রমাণিত কাজ করলেন, সহিনিয়তেই করলেন, কিন্তু কোনো কারণবশত যদি তার ওজন কমে যায়, হাসরের মাঠে যখন আমল নামা ওজন হবে তখন যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় তখনও আপনার ইসলামী জীবনযাপন বিফল হতে বাধ্য। এটি হল ফলাফল, নেক আমলের ওজন বাড়ি হওয়াটা হইল ইসলামী জীবন জিন্দেগির ফলাফল। ইসলামী জিন্দগির ফলাফল সঠিকভাবে পাওয়ার বিবরণ দিয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সর্বশেষ হাদিসে। হাদিসটা আপনারা যারা খতমে বুখারীর অনুষ্ঠানে নামাজের পরে থাকবেন বিস্তারিত ব্যাখ্যা সহকারে শুনবেন, আমি শুধু মর্মটা বলি। সর্বশেষ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা কাজ আছে, দুইটা কথা আছে মুখে উচ্চারণ করা বড় সহজ আর আল্লাহর কাছে বড় প্রিয়, আর মিজানে ওজনের সময় হবে বড় ভারী। এই যে মিজানে ওজনের সময় ভারী হবে, এটা হলো ইসলামী জিন্দগি জিন্দগি সফল হওয়ার তিন নম্বর কাজ, আমলের ওজন যেন আমার ভারী হয়। এ মর্মে আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেক আমল ওজন করার সময় যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতি সাব্যস্ত হবে। তাহলে ওহির দ্বারা প্রমাণিত কাজই করলাম, সহি নিয়তেই করলাম, কিন্তু ওজন যদি হালকা হয় তবুও কি আমার ইসলামী জীবন যখন সফল হয়ে যাবে না বিফল হয়ে যাবে? তাহলে ইসলামী জীবন যখন সফল হয় কতটা জিনিসের দ্বারা? তিনটা জিনিসের দ্বারা। একটা হলো বিবরণ সাব্যস্ত হবে ওহির দ্বারা, একটা হলো প্রাণশক্তি, এটা অস্তিত্ব আসবে সহি নিয়তের দ্বারা, আর একটা হলো ফলাফল, এটা সাব্যস্ত হবে আমল নামার নেক আমলের পাল্লা ভারী হওয়ার দ্বারা। প্রথম বিবরণটা সাব্যস্ত করেছেন তিনি প্রথম শিরোনামের মাধ্যমে, দ্বিতীয় বিষয়টা তিনি সাব্যস্ত করেছেন প্রথম হাদিসের মাধ্যমে, তৃতীয় বিষয়টা তিনি সাব্যস্ত করেছেন সর্বশেষ হাদিসের মাধ্যমে। এই যে দুইটা কথার ওজন মিজানে ভারী হবে, এই দুই কথার প্রথম কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয় কথা হলো সুবহানাল্লাহিল আযীম। এখানে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সব আমলের ওজন এক সমান হয় না, কোনো আমলের ওজন অনেক ভারী হয়, কোনো আমলের ওজন মাঝারি ধরনের হয়, কোনো আমলের ওজন অন্য আমলের তুলনায় হালকা হয়, কোন আমলের ওজন অন্য আমলের তুলনায় ভারী হয় সেই আমলের কথা এখানে উল্লেখ করেছে। কিন্তু আমাদের সর্বস্তরের মুসলমানদের জন্য যে জিনিসটা অত্যন্ত জরুরি ভিত্তিতে জানা দরকার সেটা হলো, হাসরের মাঠে যে বন্দার আমল নামা ওজনের জন্য আল্লাহ মিজান নামে একটা জিনিস কায়েম করবেন। আরবি ভাষায় যে শব্দটা মিজান শব্দটার বাংলা অর্থ হলো পাল্লা, আমরা বাংলা ভাষায় বলি পাল্লা, কোরআনের ভাষায় রসুলের ভাষায় বলা হয়েছে মিজান। মিজান শব্দের অর্থ হইল যার দ্বারা কোনো কিছু ওজন করা হয়, যার দ্বারা কোনো কিছু ওজন করা হয় তাকেই মিজান বলা হয়। কিন্তু মানুষের আমল নামা ওজন করার জন্য যে মিজান হাসরের মাঠে কায়েম করা হবে সেটা দুনিয়ার কোনো পদার্থ মাফার পাল্লার মতো নয়, আমল নামা ওজনের পাল্লা দান চাল মাপনের পাল্লার মতো না, আমল নামা ওজনের পাল্লা সোনারুফা ওজনের পাল্লার মতো না, এইগুলি মানুষের বানানো পাল্লা আর সেটা হলো আল্লাহর বানানো পাল্লা। এই পাল্লায় আর সেই পাল্লায় যত বেশকম আছে এর মধ্যে একটা মানুষের বানানো আর একটা আল্লাহর বানানো, আল্লাহর বানানো সেই পাল্লা মিজানে যে দুইটা পাল্লা থাকে এক একটা পাল্লা এত বড় বিশাল হবে যে সাত আসমান সাত জমিনের সব কিছু উঠাইলে ও জায়গা খালি থাকবে। বলেন আপনাদের দুনিয়ার পাল্লার মতো না আল্লাহর কুদরতি পাল্লা? দুই পাল্লার মধ্যে যে একটা ডান্ডি থাকে, ডান্ডি ডান্ডির মধ্যে যে একটা দড়ি থাকে যেটা দড়িটা উদন করতে হয় এটা জিব্রিল ফিরিস্তার হাতে থাকে, এবং এই জিব্রিল ফিরিস্তা এত বড় ফাল্লা হাতে নিয়ে উঠাইবেন কীভাবে? ফাল্লাটা কত বড় যে একটা ফাল্লার মধ্যে সাতাশ পঞ্চাশ জমিন উঠাই যাওয়া জায়গা আরও বাকি থাকবে, তো ফাল্লাটা কত ছোট না কল্পনাহীন বড়। এত বড় ফাল্লাটা যার হাতে উঠাইবেন তার দেহের কাঠামো কত বড়, পায়ের গিরাত থেকে পায়ের হাঁটু পর্যন্ত দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত আর বাকি অংশ এর ওই পাশে। বলেন যত বড় পাল্লা তত বড় দেহদারি উঠাইবেন কি না? যত বড় পাল্লা তত বড় দেহদারি উঠাইবেন। আরশের ডান পাশে থাকবে নেকির পাল্লা, আরশের বাম পাশে থাকবে গুনার পাল্লা। এই পাল্লার একটা মুখও থাকবে, কার ওজন কোন কারণে কি পরিমাণ বাড়ি হইল, কার ওজন কার আমল নামার ওজন কোন কারণে কি পরিমাণ হালকা হইল, পাল্লা নিজের মুখে হাসরের মাঠে ঘোষণা করে দেবে। এই আল্লাহর বানানো মানুষের আমল নামা ওজনের পাল্লা সম্পর্কে সামান্য ধারণা হয়ে থাকলে এবার ওজন বলুন দুনিয়ার পাল্লার মতো না সেটা কুদরতি পাল্লা, কুদরতি পাল্লা। কোরআনের বিভিন্ন আয়াতে এই আল্লাহর কুদরতি পাল্লার দ্বারা বন্দার আমল নামা ওজন ওজন করার কথা উল্লেখ আছে। রাসুলের বহু হাদিসে এই আল্লাহর কুদরতি পাল্লার দ্বারা বন্দার আমল নামা ওজন হওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু মুসলমানের মধ্যে যত বেজাল দল আছে, 72টা দল আছে মুসলমানদের মধ্যে বেজাল, একটা দল খাঁটি, খাঁটি দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আর বাকি 72টাই বেজাল। এই বেজাল 72টার মধ্যে একটার নাম হইল মুতাজিলা। মুতাজিলারা কয় কোনো জিনিস মাফা যায় পদার্থ হইলে, মাটি একটা পদার্থ এটা মাফা যায়, পাথর একটা পদার্থ এটা মাফা যায়, দান চাউল পদার্থ মাফা যায়, সোনা রূপা পদার্থ মাফা যায়, মানুষের আমল কোনো পদার্থ না, এটা মাফা হবে কথাটা ঠিক না, এখানে মাফা হবে কথার ভিন্ন অর্থ। এই মতবাদ ভ্রান্ত মতবাদ, এই মতবাদ ভ্রান্ত মতবাদ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলী তার শেষ হাদিস এবং শেষ হাদিসের হেডিং এবং হেডিংয়ের মধ্যে আল্লাহর কোরআনের এক আয়াত উল্লেখ করে তিনভাবে প্রমাণ করেছেন মুতাজিলাদের মতবাদ ভ্রান্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ সহি, একেবারে সরাসরি বন্দার আমল নামাই হাসনের মাঠে আল্লাহ ওজন করবে। বাকি রইল মুতাজিলাদের যুক্তি, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম যুক্তির খণ্ডন করেছেন। মানুষ এমন যন্ত্র আবিষ্কার করেছে যে যন্ত্রের দ্বারা আবহাওয়ার তাপ কত ডিগ্রি মাপা যায়, আবহাওয়ার ঠান্ডা গরম জিনিসটাও কি কোনো পদার্থ, কিন্তু মানুষের আবিষ্কৃত যন্ত্রের দ্বারা মাপা যায়, মানুষের আবিষ্কৃত যন্ত্রের দ্বারা মানুষের শরীরের জ্বর মাপা যায়, জ্বর কি কোনো পদার্থ, মানুষের আবিষ্কৃত যন্ত্রের দ্বারা শরীরের ডায়াবেটিস রোগ মাপা যায়, মানুষের আবিষ্কৃত যন্ত্রের দ্বারা যদি ঠান্ডা গরম মাফা যায়, জ্বর মাফা যায়, ডায়াবেটিস মাফা যায়, আল্লাহর বানানো পাল্লার দ্বারা মানুষের আমল নামা মাফা যাবে না কেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সর্বশেষ হেডিং হেডিংয়ে উল্লেখিত আয়াত হেডিংয়ের অধীনে বর্ণিত হাদিসের দ্বারা প্রমাণ করেছেন আল্লাহ যে বলেছেন মাফা হবে সেইটাই ঠিক, রাসুল যে বলেছেন আমল নামা মাফা হবে সেইটাই। এই আমল নামা মাফার বেলায় সারা দুনিয়ার সমস্ত মানুষ হাসরের মাঠে চার ভাগে বিভক্ত হবে, দুই দল মানুষের আমল নামা ওজন হবে না, আর দুই দল মানুষের আমল নামা ওজন হবে। যে দুই দল মানুষের আমল নামা ওজন হবে না, এদের এক দল মুমিন মুসলমান, এদের আমল নামায় দেখা যাবে হাসরের মাঠে, এদের আমল নামায় দেখা যাবে আমল নামায় যা আছে শুধু সওয়াব আছে, গুনাহ একটাও নাই। বলেন এক জিনিস পাল্লাই উঠে মাফা যায় না, দুই জিনিস দুই দিকে উঠাইতে হয়। তোমার এক জিনিস আছে আর এক জিনিস নাই, এটা তো মাফার ব্যবস্থা নাই, তুমি বিনা ওজনে বিনা মাফে বিনা হিসাবে জান্নাতে যাও। একদল মুমিনের আমল নামা ওজন হবে না, বিনা ওজনে জান্নাতি হয়ে যাবে, এদের কোনো হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এরা কারা? যাদের আমল নামায় শুধু সওয়াব আছে, গুনাহ একটাও নাই। গুনাহ যে একটাও নাই, গুনাহগুলি গেল কোথায়? হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে এই লোক অতীত জীবনে গুনাহ করে থাকলেও শেষ পর্যন্ত এমনভাবে তওবা করে গুনাহ ছেড়ে দিছে যে তার জীবনের গুনাহগুলি তওবার কারণে মাফ হয়ে গেছে, এর পরে আর কোনো গুনাহ করেনি, এই অবস্থায় মরণবরণ করেছে। সুতরাং দুনিয়ার অতীত জীবনে আমলে গুনাহ থাকলেও তওবার দ্বারা সব গুনাহ মিটাইয়া শুধু নেকির আমল নামা নিয়ে হাসরের মাঠে যারা দাঁড়াবে এদের আমল নামা ওজন হবে না, হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে জানা যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে এরকম বিনা হিসাবে জান্নাতি হবে 490 কোটি মুসলমান। মুহাম্মাদুর রাসূলের উম্মতের মধ্যে এইরকম বিনা হিসাবে জান্নাতি হবে কতজন মুসলমান? 490 কোটি মুসলমান। আমাদের প্রত্যেকের এই 490 কোটির অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে, আমাদের প্রত্যেকের এই 490 কোটির অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে। আমি যদি আজকে অতীত জীবনের সব গুণা তওবা করে ছেড়ে দেই, আগামীকাল থেকে যদি আর কোনো গুণা না করি, যখনই মরণ হবে আমার বিনা হিসাবে জান্নাতি অবস্থায় মরণ হবে। বলুন তো এই সুযোগটা কি আপনাদের জন্য আছে না নাই? এত বড় সুযোগটাও যদি এই বুখারী শরীফের শেষ হাদিসের ব্যাখ্যা থেকে আমরা বুঝে না যাই, তাহলে খতমে বুখারীর অনুষ্ঠানে যোগদান করার সার্থকতা থাকে কোথায়? কথাটা বুঝতে পারছেন? গেল একদল যাদের হাসরের মাঠে আমল নামা ওজন হবে না, হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে, যাদের আমল নামায় শুধু নেকি পাওয়া যাবে, গুণা বলতে একটাও পাওয়া যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের মধ্যে এদের সংখ্যা হবে কত? 690 কোটি। আর একদল যাদের হাসরের মাঠে আমল নামা ওজন হবে না, হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে চিরকালের জন্য জাহান্নামি হবে, এরা কারা? এদের একদলের পরিচয় হইল অতীত জীবনে মুসলমান ছিল, নামাজ রোজা হজ যাকাত অনেক কিছু আদায় করেছিল, শেষ পর্যন্ত মুরতাদ হয়ে গেছে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিছে, আল্লাহর বিরুদ্ধে বিষুদ্গার করেছে, নবীর বিরুদ্ধে বিষুদ্গার করেছে, এরপরে আর কোনো ভালো কাজের সুযোগ পাইছে না, মারা গেছে, হাসরের মাঠে দেখা যাবে তার আমল নামায় গুনাহ ছাড়া আর কিছুই নাই। এক জিনিস মাফা যায় না, দুই ফাল্লার দুই জিনিস, তার আমল নামায় দুই জিনিস আছে না, এক জিনিস মাফার কোনো দরকার নাই। আল্লাহ বলবেন তোমার মাফার দরকার নাই, হিসাব নিকাশের দরকার নাই, বিনা হিসাবে চিরকালের জন্য জাহান্নামে যাও। এরা যত দল হবে এর মধ্যে উল্লেখযোগ্য একদল হইল মুরতাদ। আল্লাহ কোরআনের আয়াতে বলেন ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে যদি কেউ মুরতাদ হয়ে যায়, তাহলে এই মুরতাদ অবস্থায় যদি মরণবরণ করে, তাহলে তার দুনিয়ার জীবন ধ্বংস, আখেরাতের জীবন ধ্বংস। দুনিয়ার জীবন ধ্বংস কথার যত ব্যাখ্যা আছে, এর এক ব্যাখ্যা হলো তোমার সারা জীবনের আমল বরবাদ। আখেরাতের জীবন ধ্বংস কথার যত ব্যাখ্যা আছে, এর এক ব্যাখ্যা হইল তোমার আমল নামা ওজনের দরকার নাই, বিনা হিসাবে জাহান্নামে যাও। গেল যে দুই দলের আমল নামা ওজন হবে না, এই দুই দলের পরিচয়। যে দুই দলের আমল নামা ওজন হবে সেই দুই দল, এদের মধ্যেও একদল মুসলমান হবে, একদল কাফির হবে। একদল মুসলমানের আমল নামা ওজন হবে, কেন? তার আমল নামায় সোয়াবও আছে, গুণাও আছে, দুই পাল্লায় উঠাইবার জিনিস আছে। যার আমল নামায় সোয়াবও আছে, গুণাও আছে, তারা আমল কত পাল্লায় উঠাইবার জিনিস আছে? দুই পাল্লায় উঠাইবার জিনিস আছে। সোয়াবগুলি সোয়াবের পাল্লায় উঠাইয়া, গুণাগুলি গুণার পাল্লায় উঠাইয়া ওজন দিলে যদি নেকির পাল্লা ভারী হয়, এই গুণাগার মুসলমানও জান্নাতি সাব্যস্ত হবে। সোয়াব করছে ওজনদার, গুণা করছে হালকা। আমাদের বোঝা দরকার ওজনদার সোয়াব কীভাবে হয় আর গুণা হালকা কীভাবে হয়। সোয়াব ওজনদার হয়, সোয়াবের কাজ করনেওয়ালা যদি ঈমান থাকে, সোয়াবের কাজ করনেওয়ালা যদি সহিনিয়তে সোয়াবের কাজ করে, আর সোয়াবের কাজ করনেওয়ালা যদি নবীর সুন্নত তরিকা মতো সোয়াবের কাজ করে, এই তিন কোয়ালিটির দ্বারা নেকির পাল্লা ভারী হয়। এই জন্য একজন মুসলমানের দুই রাকাত নামাজের ওজন এত ভারী হবে, আর একজন মুসলমানের সারা জিন্দেগীর সমস্ত নামাজের ওজন এত ভারী হবে না। একজনের সহিনিয়তের অভাব, একজনের নবীর তরিকার অভাব, একজনের ইমানে গণ্ডগোল, তোমার সারা জিন্দেগীর নামাজও এত ওজনদার হবে না। তিন কোয়ালিটি যার পরিপূর্ণ থাকবে, তার দুই রাকাত নামাজের ওজন যত ভারী হবে। কথা বুঝে থাকলে বলুন, নেকির পাল্লা ভারী হলে আমরা জান্নাতি হব। নেকির পাল্লা ভারী হওয়ার কোয়ালিটি লাগবে কিনা? এক নম্বর কোয়ালিটি ইমান, দুই নম্বর কোয়ালিটি সহিনিয়ত, তিন নম্বর কোয়ালিটি নবীর তরিকা। ইমান, সহিনিয়ত, নবীর তরিকা মতো আমল করলে এই আমলের পাল্লা অন্য আমলের থেকে অনেক ভারী হবে। গুনার পাল্লা ভারী হওয়ার কোয়ালিটি একটা, গুনাটা যদি অবহেলা করে করে থাকে, খামখেয়ালি করে করে থাকে, একজন বিপদে হইয়া 10টা গুণা করলেও এত ওজন হবে না, একজনে খামোখা গুণা করলে তার একটা গুণা যত ভারী হবে। যেমন ধরুন একজন জেলখানায় থেকে নামাজের সুযোগ না পাওয়ায় নামাজ পড়তে পারল না, আরেকদিন রেলগাড়িতে উজুর জায়গা উজুর ব্যবস্থাও পাইল না, নামাজে দাঁড়াইবার সুযোগও পাইল না, নামাজ পড়তে পারল না, আরেকদিন অসুস্থতার কারণে মাথা দিয়ে ইশারা করার অক্ষমতা পাইল না, নামাজ পড়তে পারল না, যতদিন নামাজ কাজা করলো খামখেয়ালি করে না কোনো কোনো না কোনো বিপদগ্রস্ত অবস্থায়, তার সারা জীবনের নমাজ কাজার গুনার পাল্লা এত ভারী হবে না। যেই লোক তার নমাজের সময় গল্প গুজব কিরা সময় কাটায় দেয়, নমাজ পড়ে না, তার একটা নমাজ না পড়ার গুণা এত ভারী হবে, ওই লোকটার সারা জীবন নমাজ না পড়ার গুণা এত ভারী হবে। কথাগুলি বুঝে থাকলে বলুন, আমরা গুণাগুলি হালকা করি না বাড়ি করি? সবগুলি বাড়ি করি না হালকা করি? তাইলে এই ব্যাপারে আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খাইরাই ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা জাররাতিন শাররাই ইয়ারা। বিন্দুমাত্র নেক আমল যে করবে সেও দেখতে পাবে ওই মিজানের ওজনের সময়, বিন্দুমাত্র গুনার কাম যে করবে সেও দেখতে পারবে মিজানের ওজনের সময়। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতি সাব্যস্ত হবে। ওয়াআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, যার নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে তার ঠিকানা জাহান্নামে সাব্যস্ত হবে। গেল একদল মুসলমানের আমল নামাজে ওজন হবে, বুঝে থাকতে বলুন, নেকির পাল্লা ওজনদার হবে কত কোয়ালিটির দ্বারা? তিন কোয়ালিটির দ্বারা। গুনার পাল্লা ভারী হবে এক কোয়ালিটির দ্বারা। কাজী নেক কাম যা করি ওজনদার নেক কাজ করা দরকার, গুণা করলেও হালকা গুণা না না করে, ভারী গুণা না করে অন্তত হালকা গুণা করা দরকার। গুণার ওজন ভারী হয় অবহেলা করে গুণা করলে, তুচ্ছ তাচ্ছিল্যের মাধ্যমে গুণা করলে। আর একদল মানুষ হাসরের মাঠে তাদের আমল নামা ওজন হবে, এরা বেঈমান কাফির, এরা ইসলাম ধর্ম বিশ্বাস করে না কিন্তু অনেক সওয়াবের কাজ করে, জনসেবা করে, রাস্তা বানায় দেয়, ফুল বানায় দেয়, গরিবরে সাহায্য করে, ফকিরকে ভিক্ষা দান করে, এগুলিও সওয়াবের কাজ, কিন্তু ইসলাম ধর্মে বিশ্বাস নাই, ইসলামের বিধানে বিশ্বাস নাই, এদেরও আমল নামা ওজন হবে। ইসলামে বিশ্বাস না থাকার গুণাটা গুণার ফাল্লায় উঠাইয়া যত সমাজ সেবা করলো, যত রাস্তা নির্মাণ করলো, যত ফুল বানাইয়া দিল, যত মসজিদ বানাইয়া দিল, যত মাদ্রাসা বানাইয়া দিল, যত গরিবরে সাহায্য করলো, সবগুলির সব নেকির ফাল্লায় ওঠায় ওজন দেওয়া হবে। দেখা যাবে সারা জিন্দেগির সমস্ত সওয়াবের ফাল্লার থেকে ইসলামের বিধানে অবিশ্বাসী হওয়ার একটা গুণার পাল্লা ভারী হয়ে যাবে, সে চিরকালের জন্য জাহান্নামী সাব্যস্ত হয়ে যাবে। বুঝে থাকে বলুন, হাসরের মাঠে আমল নামা ওজনের বেলায় সারা দুনিয়ার মানুষ কত দল হবে? চার দল। একদল বিনা ওজনে চিরকালের জন্য জান্নাতে যাবে, একদল বিনা ওজনে চিরকালের জন্য জাহান্নামে যাবে, একদল ওজন করার পরে যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাতে যাবে, গুনার পাল্লা ভারী হলে দীর্ঘদিনের জন্য জাহান্নামে যাবে, আর একদল নেকির পাল্লা ভারী হবে না, গুনার পাল্লা ভারী হওয়ার কারণে চিরকালের জন্য জাহান্নামে যাবে। আলোচনাটা যদিও আমি সময়ের অভাবে তাড়াহুড়া করে করেছি, এই জন্য হয়তো আপনাদের বুঝতে কিছু না কিছু কঠিন হতে পারে, যারা মোটামুটি বুঝতে পেরেছেন তারা বলুন, খতমে বহারির অনুষ্ঠান থেকে এই সমস্ত কথা বুঝে যাওয়া শুধু ছাত্রদের জন্য দরকার না সমস্ত মুসলমানদের জন্য দরকার? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই খতমে বহারি উপলক্ষে আলোচিত বিষয়গুলি বুঝে নিজেদের জীবনে ফিট করার, নিজেদের জীবনে আমল করার, পালন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।